আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বুধবারের এই বৈঠকে আল্লাহর ঘরে বসে আমরা এমন কিছু কথা আলোচনা করব, এমন কিছু লোকের কথা যে লোকেরা কিয়ামতে উপস্থিত হলে আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকিয়েও দেখবেন না, আর তার মানে তাদেরকে পবিত্র করবেন না, ক্ষমা করবেন না। কারা তারা? আমরা সাধারণত কারো প্রতি রাগান্বিত হলে কথা বলি না, কারো প্রতি রাগ হলে কথা বলে না। স্বামী স্ত্রীর প্রতি রেগেছে কথা বলে না, স্ত্রী স্বামীর প্রতি রেগে গেছে কথা বলে না, বাপ ছেলের প্রতি রেগে আছে কথা বলে না, আর তাকিয়েও দেখে না। অনেক সময় পাশ দিয়ে যাবেন, তাকিয়ে দেখবে না। তার মানে কি? হয় ঘৃণা করি আর না হয় রাগ আছে। তো কিয়ামতের দিনে যখন মানুষ উপস্থিত হবে, এক এক মানুষের এক এক রকমের অবস্থা হবে। ওই যে পিঁপড়ের আকারে কেউ, কারো হাসর হবে, কারো বিভিন্ন রকমের আজাব হতে থাকবে। আর এই শ্রেণীর মানুষ যাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাকিয়ে দেখবেন না, পবিত্র করবেন না ইত্যাদি, আমরা দেখব মোটামুটি আজকে 14 প্রকার লোক আছে যাদের সাথে হয় আল্লাহ কথা বলবেন না, আর না হয় একসাথে কথা বলবেন না, পবিত্র করবেন না, আর না হয় কথা বলবেন না, তাকিয়ে দেখবেন না, পবিত্র করবেন না, তার মানে ক্ষমা করবেন না। সেই লোক কারা? নম্বর এক, শরীয়তের কোনো জ্ঞান, কোন স্বার্থ লোভে গোপনকারী আলেম। কোন আলেম সে শরীয়তের জ্ঞান গোপন করছে। যদি কেউ শরীয়তের জ্ঞান জানে, তাকে জ্ঞান প্রচার করা দরকার, জ্ঞান প্রচার করা দরকার। জ্ঞান প্রচার করলে কমে না, একটা দ্বীপ থেকে আরো দ্বীপ, আরো দ্বীপ, যত দ্বীপ জ্বালাবেন তত বেড়ে যাবে, কম হবে না, আপনার জ্ঞানও কমবে না। কিন্তু আপনি জ্ঞান কখন গোপন করবেন, শরীয়তের এলেম কখন গোপন করবেন, যখন নিশ্চয়ই আপনার সেটা প্রচার করলে আপনার সমস্যা আছে। তো সেটা প্রচার করলে সমস্যা আছে, আপনাকে খুন করা হবে সেটা আলাদা কথা। যেমন আবু হুরায়রা বলেছিলেন যে আমার কাছে এলমের দুটো পাত্র আছে, একটা পাত্র যদি আমি প্রচার করি তাহলে আমার এই গলা কাটা যাবে। তো করেননি, তারপরে সেই শেষকালে যখন মৃত্যুর আগে প্রচার করে গেছেন। তো সেগুলো এমন হাদিস, ফেতনার হাদিস, যে আমির ওমারার খাপ্পরে পড়ে কি হবে, তার ক্ষতি হবে। এই জন্যে সব জায়গাতেই যা জানি সব জায়গাতেই তা বলাটা কিন্তু মানে জ্ঞানের কাজ না, সব জায়গাতেই প্রচার করতে হবে তা না। কিন্তু আপনি নিজের স্বার্থবশে এমন জিনিস গোপন করলেন, কোরআনের আয়াত গোপন করলেন, সহি হাদিস গোপন করলেন নিজের গদি বাঁচিয়ে রাখার জন্য, যে এই সময় সহি হাদিসটা বললে আমার গদি চলে যাবে। এমন পরিস্থিতি আসে যে সঠিক কথাটা বললে আমার গদি চলে যাবে বা আমার মুরুলি চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে। তো এমন স্বার্থপর আলেমের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কথা বলবেন না। কেমন? আল্লাহ তাআলা কোরআনে অবশ্য বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন, যারা তা গোপন করে ও তার বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে, তার মানে আয়াত বিক্রি করে, দিন বিক্রি করে, তারা কেবল আগুন দিয়ে আপন পেট পূর্ণ করে। যারা কোরআনের আয়াত বিক্রি করে পেট ভরে, তারা আসলে আগুন দিয়ে পেট পরিপূর্ণ করে। শেষ বিচারের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, এমন লোকেদের সাথে যারা আল্লাহর আয়াত বিক্রি করে খায়, তাদের সাথে কথা বলবেন না, এবং তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক মানে কঠিন, বেদনাদায়ক, কঠিন কষ্টদায়ক শাস্তি। সূরা বাকারা 174 নম্বর আয়াত। এই গেল এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর আয়াত গোপন করে বা আল্লাহর আয়াত বিক্রি করে পেট চালায়। নম্বর দুই, অঙ্গীকার ও প্রতিজ্ঞা ভঙ্গকারী। অঙ্গীকার, ওয়াদা করলেন, ওয়াদা ভঙ্গ করলেন। কার আলামত এটা? মুনাফিকের আলামত। আপনারা জানেন মুনাফিকের আলামত পাঁচটা, তার মধ্যে একটা হচ্ছে ওয়াদা করে ভঙ্গ করে। আগামী শনিবারে দেবো ইনশাআল্লাহ, অতি ইনশাআল্লাহ বললো তার মানে হচ্ছে দেবো না রেসাল্লাহ, তাই না? মুনাফেকের লক্ষণ, ওয়াদা করে ভঙ্গ করে। আর বেশিরভাগ ওয়াদা করে ভঙ্গ করে ঋণ নিয়ে, ওয়াদা ভঙ্গ করে। এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঋণ থেকে পানা চাইতেন, তাই না? ঋণ থেকে পানা চাইতেন কেন? বাসা নামদার কোথায় ঋণ থেকে পানা চাইতেন? নামাজের মধ্যে কোন জায়গাতে? তাশাহুদে, তাশাহুদে তিনি দোয়ায়ে মাসুরাতে, মানে দরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরাতে ঋণ থেকে পানা চাইতেন। কি বলে বলুন, লোকে জানতে চাইছে যে কি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে পানা চাইতেন নামাজের ভিতরে। হ্যাঁ, কে বলতে পারবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আপনাদের ঋণ নেই, সমস্যা নেই, আপনাদের দোয়া করার দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন ঋণকে, আপনাদের ভয় নেই, নেবেন নেবেন, দেবেন না দেবেন না মাফি মুশকিল। কিন্তু আল্লাহ রাসূল ভয় করতেন যে ঋণ যেন না হয়, কারণ ঋণ মাথার পিন, তাই না? কঠিন অবস্থা, দিনে লজ্জা লাগে আর রাতে ঘুম হয় না এই ঋণ। সুতরাং ঋণ থেকে পানা চাইতেন। ঋণের কারণ তিনি বলেছেন যে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, দেবো বলে দিতে পারে না, এই জন্য ঋণ থাকাটাই দরকার নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। এই যে মাগরাম মানে হচ্ছে ঋণ। তো ওয়াদা করে সাধারণত এরা ভঙ্গ করে বেশি, ঋণী ব্যক্তিরা। আর বেশি সাধারণত দেখবেন আপনারা যারা মেকানিক, যারা দর্জি, যারা এই শ্রেণীর আর কি, মানে যদি দূর যদি বলি পাঁচ দিন পরে আসুন, তাহলে তো দেবে না, কাজটা দেবে না, বলে হ্যাঁ দুদিন পরে আসুন, কিন্তু দুদিন পরে গিয়ে দেখবেন যে কাজটা হয়নি, ওয়াদা খেলাফ করে কাজ ধরে নি। রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রি আপনার বিল্ডিং ধরল, আর একটা বিল্ডিং পেলো সেটাও ধরলো, হ্যাঁ হ্যাঁ এতদিনে হয়ে যাবে, শেষকালে ওই মানে ফাঁসিয়ে রেখে দিয়ে না পারবে না অন্য কাউকে দিতে, আর না পারবে আর না সে নিজে করবে, এভাবে বিল্ডিং নিয়ে। তাহলে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। সুতরাং ওয়াদা ভঙ্গকারী তাদের জন্য এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কালিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এটা হচ্ছে সূরা আলে ইমরানের 77 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে স্বল্প মূল্যে বিক্রয় করে, বিশেষ করে অঙ্গীকার কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যে অঙ্গীকার করা হয় সেই অঙ্গীকার যারা ভঙ্গ করে আর নিজেদের কসমকে স্বল্প মূল্য বিক্রি করে, কসম করে তার মূল্য রক্ষা করে না, কসম করলে তা আল্লাহর নামে কসম করলে তার তাজিম রক্ষা করতে হবে না? হবে না। যেটা বললেন আল্লাহর কসম আমি এটা খাবো না, ঠিক আছে, রক্ষা করতে হবে। যদি রক্ষা না করতে পারেন তাহলে কি করতে হবে? কাফারা দিতে হবে। এদের লোক, এই লোকদের অবস্থা পরকালে তাদের কোনো অংশ নেই, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না আর তাদের দিকে চেয়ে দেখবেন না, তাকিয়েও দেখবেন না, এবং তাদের পরিশুদ্ধও করবেন না, এবং তাদের জন্য হবে কঠিন শাস্তি। নম্বর তিন, পায়ের গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী পুরুষ, নারী না, নাটিকিতে পড়তে হবে, তাই না? পুরুষ কেন? গত সপ্তাহে আমরা আলোচনা করেছি এ সম্পর্কে যে পুরুষের লেবাসের একটা শর্ত হল কি, যে তার কাপড়, তার প্যান্ট, তার জামা বা আলখাল্লা যাই হোক না কেন, পায়জামা লুঙ্গি কত কোথায় থাকবে? গাঁট বরাবর কি গাঁটের উঁচু, গাঁটের উপরে অথবা গাঁট বরাবর, টাকনু বলে, আপনারা তো টাকনু বলেন আবার, হ্যাঁ উর্দু শব্দ বলেন, টাকনু বরাবর থাকবে কিংবা ওপর, তার উপরে থাকবে কিংবা বরাবর, বরাবর বরাবর, তার নিচে যেন না নামে, নিচের অংশ কি হবে? জাহান্নামে। যদিও অহংকার না থাকে, অহংকার থাকলে কি হবে সেটাই, অহংকারের সাথে যারা গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, অথবা মিথ্যা কসম খেয়ে মাল বিক্রেতা, মিথ্যা কসম খেয়ে মাল বিক্রেতা, কিরকম মিথ্যা কসম খেয়ে? আল্লাহর কসম করে বলছি, মিথ্যা করে বলছি, এতটা কেনা আছে ভাই দিতে পারবো না, একশো টাকায় হবে না, আল্লাহর কসম করে বলছি 110 কেনা আছে আপনাকে 100 টাকা কি করে দেবো। এইভাবে যারা হলপ করে, কসম করে, খদ্দের ভাববে, ক্রেতা ভাববে, আর এতো কসম করছে, আল্লাহর কসম করছে, তারা নিশ্চয়ই আমাকে ঠগাচ্ছে না, অথচ কসম হচ্ছে মিথ্যা কসম। দেখছেন আল্লাহকে ব্যবহার করছে লোক, কিসে? নিজের স্বার্থের জন্য আল্লাহকে ব্যবহার করছে, মিথ্যা কসম করছে। নম্বর পাঁচ হচ্ছে কারো প্রতি উপকার ও অনুগ্রহ করে তা প্রকাশ করে আত্মপ্রশংসাকারী। হ্যাঁ জানো কাজল, মসজিদে দান করলাম প্রায় 1,00,000 টাকা দিলাম, বুঝলেন? জানেন বেলাল ভাই, আমি খুব দান করি, আমি এই দুনিয়ার কাজ খিদমতের জন্য আমি সব করেছি, ওই মাদ্রাসার জন্য ই করেছি, ওই এতিমখানা করে দিয়েছি। কি উদ্দেশ্যটা? কি উদ্দেশ্যটা? আমার নিজের বড়াই, আমি কত ভালো লোক, নিজের প্রশংসা নিজে করে, নিজের প্রশংসা নিজে করে, এমন আত্মপ্রশংসাকারী লোক এই রকম শাস্তি পাবে, যে কথাটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা তার দিকে তাকিয়ে দেখবেন না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তি যাদের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না কিয়ামতের দিন, তাই না? আর তাদের জন্য হবে মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি। এরূপ তিনি তিনবার বললেন। এই কথাটা কবার বললেন? তিনবার বললেন। তখন আবু যর বললেন, খাবা ওয়া খাসিরা ইয়া রাসূলাল মান হুম ইয়া রাসূলাল্লাহ, ব্যর্থ ক্ষতিগ্রস্ত হোক তারা কারা হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, যে পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যে পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, অন্য এর বর্ণনায় আছে যে অহংকারের সাথে, আর দান করে যে প্রচার করে বেড়ায় এবং মিথ্যা কসম খেয়ে নিজের পণ্যদ্রব্য বিক্রি করে। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। অন্য এক বর্ণনে আছে যে গাঁটের নিচে লুঙ্গি ঝুলিয়ে পড়ে, এর অর্থ হচ্ছে যে ব্যক্তি তার লুঙ্গি কাপড় ইত্যাদি অহংকারের সাথে গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে, আর অহংকারের সাথে না হলে ওটা বলা হয়েছে যে সেই অংশটা জাহান্নামে যাবে, তাই না? নম্বর ৬, উদ্বৃত্ত পানি থাকা সত্ত্বেও যে পথিকের তৃষ্ণা নিবারণ করে না। আপনার মরুভূমিতে আছেন, আপনি মাঝরাতে আছেন, যেখানেই আছেন, লোকে যেখানে যায় পানি পানের দরকার হয়। আজকাল তো মাশাআল্লাহ বলতেই হবে না, আল্লাহ তাআলা মানুষকে বহু সুখী করেছে, তাই না? আজকাল বহু অনেক মানুষ তো মানে এমন নয় যে না খেয়ে মারা যাচ্ছে, তাই না? অবশ্য যেখানে যুদ্ধ বিগ্রহ হচ্ছে সেখানকার কথা আলাদা, কিন্তু আমাদের দেশে আগে কত শোনা যেত না খেয়ে মারা যাচ্ছে, খেতে পায় না, একবেলা জুটে, কিন্তু না, এখন মাশাআল্লাহ বিদেশ যাওয়া আসার পরে অনেক জিনিস কি হয়ে গেছে, সুখ মানে মানুষের সুখ সহজ হয়ে গেছে। এখন যদি এমন কোন অবস্থা হয় যে আপনার কাছে পানি আছে অথচ একজন পিপাসিতকে পানি দিচ্ছেন না, উদ্বৃত্ত পানি আছে আপনার প্রয়োজন নাই, সেই পানি আপনি পিপাসিতকে দিচ্ছেন না। নম্বর ৭, স্বার্থের জন্য যে ইমামের হাতে বায়াত করে, স্বার্থের জন্য যে ইমামের হাতে, ইমামকে মসজিদের ইমাম, ইমাম মানে কি নেতা, নেতাকে সংগঠনের নেতা না, রাষ্ট্র নেতা, যে স্বার্থের জন্য রাষ্ট্র নেতার হাতে বায়াত করে। শোনেন না আল্লাহ হাদিসটা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। তিন ব্যক্তি যাদের সঙ্গে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, এবং তাদের জন্য হবে যন্ত্রণাদায়ক শাস্তি। নম্বর ১, রাজুলুন আলা ফাযলি মা ইন বিল ফালাতি ইয়ামনাহু মিন ইবনিস সাবিল, যে মরু প্রান্তরে অতিরিক্ত পানির মালিক কিন্তু সে মুসাফিরকে তা থেকে পান করতে দেয় না, মুসাফিরকে যার পানে পিপাসিত আছে, যার পানি দরকার আছে তাকে পান করতে দেয় না। নম্বর ২, ওয়ারাজুলুন বা ইয়ারাজুলান সিলআতান বাদাল আসরি ফাহালাফা বিল্লাহি লিয়াখযিহা বিকাযা লা আখাযাহা বিকাযা ওয়া কাযা ফাসাদদাকাহু ওয়া হুয়া আলা গায়রি যালিক। এটা আগের হাদিসে বলা হয়েছে যে কসম করে, মিথ্যা কসম করে, বিশেষ করে আসরের পরে মিথ্যা কসম করে মাল বিক্রি করে, আল্লাহর কসম এততে নিয়েছি এত তোমাকে দেব, আল্লাহর কসম এতে লাভ হয় না, আল্লাহর কসম এতে বেশি লাভ নেই, বহু রকম আল্লাহর কসম, হুজুর আপনাকে দিচ্ছি, হুজুর মানুষ, আহা ও সবাই কি দেয়, কিন্তু আল্লাহর কসম হুজুর আপনি হুজুর বলে দিচ্ছি, এমন একটি আমাদের সেই খারাপ কথা বলে চুতিয়া বানানো, চুতিয়া বানায়, এমন চুতিয়া বানানোরওয়ালা বহু বহু কি বলে বিক্রেতা আছে, ব্যবসায়ী আছে, যে আসরের পর অন্য লোকের নিকট সামগ্রী বিক্রয় করতে গিয়ে কসম খেয়ে এই বলে যে আল্লাহর কসম এটা আমি এত দিয়ে কিনেছি বানিয়েছি, ফলে ক্রেতা তাকে বিশ্বাস করে অথচ সে তার বিপরীত অর্থাৎ মিথ্যাবাদী। নম্বর তিন, ওয়ারাজুলুন বা ইয়া ইমামান লা ইউবাইউহু ইল্লা লিদুনিয়া ফাইন আতাহু মিনহা ওয়া ওয়াফা ওয়া ইন লাম ইউতিহি মিনহা লাম ইয়াফি। তিন নম্বর হচ্ছে যে কেবলমাত্র পার্থিব্য স্বার্থের জন্য রাষ্ট্র নেতার হাতে বায়াত করে, সুতরাং সে যদি তাকে পার্থিব্য সম্প্রদান প্রদান করে তাহলে সে তার বায়াত পূর্ণ করে, আর যদি প্রদান না করে তাহলে বায়াত পূর্ণ করে না। তোমাকে মানলাম না, রাষ্ট্রনেতাকে অমান্য করা যাবে না, মুসলিম রাষ্ট্রনেতাকে অমান্য করা যাবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না, তার বিরুদ্ধে গীবত করা যাবে না, মেম্বরে মেম্বরে জলসায় জলসায় গীবত করা যাবে না। রাষ্ট্র মুসলিম রাষ্ট্রনেতার কথা বলছি। এখন যদি এমন কেউ হয় যে স্বার্থের জন্য আমি একে মানে কি বলে রাষ্ট্রনেতা করেছি, তাকে বায়াত করেছি, মানে কি রাষ্ট্রনেতা বানিয়েছি, তাকে রাষ্ট্রনেতা বলে মেনে নিয়েছি, কিসের জন্য মেনেছি, যে কুচ মিলে গা, আমি চাকরি নেব, আমি এটা নেবো ওটা নেবো, এই জমি লিখিয়ে নেবো, এই করবো, নানা রকম জমি পাওয়া যায় তাই না সরকারের কাছ থেকে, বিভিন্ন অনুদান নেবো, এই স্বার্থে সে রাষ্ট্রনেতা বলে মেনেছে, কিন্তু যখন সে পেল না যে উদ্দেশ্যে বায়াত করেছে পেল না, তখন তাকে বলল তোমাকে আমি ঘোড়ার ডিম মানি, মানি না, তখন বায়াত সে কি করে, বায়াতের যে নিয়ম যে তাকে রাষ্ট্রনেতা বলে মানতে হবে, মান্য করতে হবে, কিন্তু সে করে না, তাহলে এমন লোকের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না, কথা তার সাথে কথা বলবেন না, পবিত্র করবেন না, তার হবে কঠিন শাস্তি। নম্বর আট, বৃদ্ধ ব্যভিচারী, বৃদ্ধ ব্যভিচারী, ব্যভিচারী তো ব্যভিচারী সাধারণত হতে পারে যারা যুবক, যাদের যৌবনের তাড়না আছে, বিয়ে হয়নি, এমন ব্যক্তি ব্যভিচারী হতে পারে। এই জন্য অবিবাহিত ব্যভিচারীর শাস্তি হচ্ছে হালকা, তাই না, দুনিয়ার শাস্তির কথা বলছি, আখেরাতের শাস্তি তো জানেন উলঙ্গ অবস্থায় আগুনের চুল্লিতে, অত তো কি বলে আপনার মধ্য জগতে, তারপরে আবার আলাদা শাস্তি আছে, তো ওটা তো আছে, কিন্তু দুনিয়ার শাস্তি কি, অবিবাহিত যুবক যুবতীর দুনিয়ার শাস্তি কি, একশো চাবুক লাগানো হবে, আর একশো চাবুক লাগানো, একশো চাবুক কোরআনের কথা আছে, একশো চাবুক বলা হয়েছে যে নির্বাসন দেওয়া ইত্যাদি হাদিসে আছে, তো অবিবাহিত ব্যভিচারীর এই শাস্তি, বিবাহিত যে বিবাহিত যে ব্যভিচারী তার শাস্তি কি, সংসার করা, পাথর ছুঁড়ে মারা, তা কোমর পর্যন্ত মাটিতে গিয়ে পাথর ছুঁড়ে মারা, তাই না, তো এ হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী, এর থেকেও বিবাহিত হল, আবার বিবাহিত এমন অবস্থা যে বৃদ্ধ হয়ে গেছে, তার হয়তো যৌন ক্ষমতা মানে সময় সময় আছে, তার যৌন ক্ষমতা সব সময় নেই, বা কি হয়ে গেছে, প্রশমিত হয়ে গেছে, এমন বয়সে পৌঁছেছে যে তার আর মানে ওই সঙ্গম বা যৌন ক্ষুধা অত নেই, তা সত্ত্বেও সে ব্যভিচার করছে, এ বৃদ্ধ ব্যভিচারী, তার দিকেও কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন না, বা তার এই শাস্তি হবে। নয় নম্বর হচ্ছে মিথ্যাবাদী রাজা, রাজা মানুষ যার কেউ কিছু করতে পারবে না, তার মিথ্যা বলা প্রয়োজন আছে, কিন্তু শক্তিশালী হয়েও মিথ্যা বলছে, তো এই রাজার অবস্থা তাই। আর দশ নম্বর হচ্ছে অহংকারী, এমন অহংকারী যার অহংকার সাজে না, সে হচ্ছে গরিব মানুষ, সাধারণত গরিব মানুষ কি হয়, বিনয়ী হয়, মিসকিন ভাই আমি গরিব মানুষ ভাই, তাই না, কিন্তু না, গরিব কিন্তু কি আছে, বিষ নাই কিন্তু কুলো পড়া ফোনা আছে, খুব অহংকার, গরিব মানুষের অহংকার সাজে, কিন্তু এ গরিব মানুষ হয়ে অহংকার দেখায় মানুষের সাথে, অহংকার অহংকারপূর্ণ ব্যবহার প্রদর্শন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন প্রকার লোকের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের দিকে অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন না, এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। কে কে, শাইখুন জানিন, ব্যভিচারী বৃদ্ধ, মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী বাদশাহ, বাদশাহ হয়ে মিথ্যা বলে, ওয়া আইলুন মুস্তাকবির, আর অহংকারী গরিব। তো এই তিনজনেরও এই শাস্তি। নম্বর ১১, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান কথা শুনে না, পিতামাতার কথা শুনে না, কি বিষয়ে, বৈধ বিষয়ে কিংবা সারি বিষয়ে, বাকি যদি পিতামাতা খারাপ কিছু করতে বলে, পাপ কাজে আদেশ দেয়, তার মানতে হবে না? ভালো কাজে পিতামাতার আদেশ মানে না, বিবাহ বিশেষ করে বিবাহ শাদিতে ইচ্ছা মতো বিয়ে করে, আজকাল তো পছন্দ করে বিয়ে, তাই না? নিজের বাপ মায়ের পছন্দ না, নিজের ঠিক আছে, তোমারও পছন্দ আছে, কিন্তু তা বলে বাপ মাকে ফাঁকি দিয়ে লুকিয়ে বিয়ে করে নিয়ে এসে বউ ঢোকাবে, মা তোমার বউ মা, হ্যাঁ, এ মানে সেটা মা বাপের মনে কত বড় আঘাত লাগে যে মা বাপকে পাত্তা দেয় না বিয়ের সময়, বিশেষ করে মেয়ে যাকে আগলে আগলে মানুষ করে লেখাপড়া শিখিয়ে যাকে কত সুন্দর করে মানুষ করে তাকে যৌবনে পৌঁছে দিল, তখন যৌবন যেমনি পৌঁছলো তখন বলছে আই এম অ্যাডাল্ট, আমি অ্যাডাল্ট হয়ে গেছে, আমি আমার নিজের বর নিজে চয়েস করব, তোমাদের চয়েসে আমি আমার প্রেম অনিবাণ করব, আমি প্রেমকে কোরবানি দিতে পারবো না। আরে তো এমন কোরবানি পুষিস কেন, যদি কোরবানি দিতে পারবি না তো এমন কোরবানি করার পোষা দরকার কি আছে? আল্লাহ মুস্তান। পিতামাতার অবাধ্য সন্তান, চাহে ছেলে হোক চাহে মেয়ে। ১২ নম্বর হচ্ছে পুরুষ বেশিনী নারী, এমন নারী কিন্তু পুরুষের মতো, পুরুষের অনুকরণ করে লেবাসে পোশাকে চলনে বলনে হাব ভাব ভঙ্গি যাই হোক, পুরুষের কি করে, আমি একজন, কে বলছে কে, নারী পুরুষ সমান, আমিও পুরুষ হতে পারি, পুরুষের মানে অনুকরণ করে, পুরুষের বেশ ধারণ করে, পুরুষের সাদৃশ্য অবলম্বন করে লেবাসে পোশাক যাই হোক। নম্বর ১৩ হচ্ছে মেরা পুরুষ, মেরা মানে ভেড়া পুরুষ, ভেড়া মানে দাইয়ুস বলে আরবিতে বা হাদিসের ভাষায় দাইয়ুস বলে, তার মানে তার স্ত্রীর সঙ্গে যদি কেউ নষ্টি ফষ্টি করে সে কিছুই মনে করে না, মাটির মানুষ গো, ও কিছু বলবে না, মাটির মানুষ, তার স্ত্রীর সঙ্গে নষ্টি ফষ্টি করছে তার চাচাতো ভাই বন্ধু ইত্যাদি, মাটির মানুষ, নোংরামি করছে সমস্যা নেই, তেমনি তার বোন কিংবা তার মা যদি তার আন্ডারে থাকে, মা বোন মেয়ে তাদেরও, তাদেরকে বাধা দেওয়ার দায়িত্ব আছে না নেই? আছে। আপনারা পোস্টে অনেক সময় দেখবেন যে একজন নারী চারজনকে জাহান্নামে নিয়ে যাবে, তাই না? কে কে? পিতা, বড় ভাই, আর যাই হোক, ওখানে লিখেছে চারজন বা তিনজন লিখেছে, কিন্তু ওইজন ফিক্সড না, স্বামী তো ওইগুলোই ফিক্সড না, যার কারণে সে বেপর্দা হচ্ছে, যার কারণে সে জাহান্নামে যাচ্ছে, তাকে সে জাহান্নামে নিয়ে যাবে, সে চাহে মামাই হোক, হ্যাঁ, সে চাহে মামা হোক, চাহে চাচা হোক, চাহে বাপ হোক, চাহে ভাই হোক, চাহে স্বামী হোক, যাই হোক। তো এই চার শ্রেণীর মাঝেই মানে কি বলে সীমাবদ্ধ না। তো যাই হোক, এমন মেয়েরা পুরুষ যে নিজ স্ত্রী কন্যা বোন কে পরপুরুষের নন মাহরাম যাকে আর কি তার সাথে অবাধ মেলামেশায় বাধা দেয় না, বা বর্তমানে প্রগতিবাদী ও আলোকপ্রাপ্ত বা তথাকথিত সভ্য শ্রেণীর মানুষ, উদার মানুষ বলে, উদার মানে আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দেন সবাই যেখানে হোক, যাবে অফিসে যাবে বাজার করবে, বলে উদার, এ হচ্ছে উদারপন্থী। আর আপনি যদি বাধা দেন, না তুমি যেও না, তুমি পর্দা করো, তুমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলো না, তুমি বন্ধুর সঙ্গে কথা বলো না, বন্ধু আমার তোমার না, বলবে অনুদার, এ হচ্ছে সংকীর্ণ মনা, সংকীর্ণ মনের মানুষ, আর ওরা ওরা হচ্ছে উদার, মানে সবাই মিলে ভাগ করে খায়, মানে আমার বউ তো বাকির সবারই বউ, হচ্ছে উদার মানুষ। আল্লাহুল মুস্তাআন। তো যাই হোক, এই হচ্ছে মেয়েরা যারা পর্দাহীনতাকে নারী স্বাধীনতা বলে মনে করে, যৌন স্বাধীনতাকে নারী স্বাধীনতা বলে মনে করে, নগ্নতাকে নারী স্বাধীনতা বলে মনে করে, বা এক কথায় বুঝতে পারলেন কাকে বলে, দাইয়ুস, সেই দাইয়ুস জান্নাতে যাবে না, অন্য হাদিসে আছে দাইয়ুস জান্নাতে যাবে না, আর এখানে বিশেষ শাস্তি ওই ব্যক্তিদের মতো যে আল্লাহ তাআলা তাদের দিকে কেয়ামতে তাকিয়েও দেখবেন না। সালাসাতুল্লাহ ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকিয়েও দেখবেন না। আল আক, আল আক মানে অবাধ্য সন্তান, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, আর সেই মেয়ে যে পুরুষের বেশ ধারণ করে, আল মুতাশাব্বিহাতু বিররিজাল, ওয়াদ দাইয়ুস, এবং দাইয়ুস যে তার স্ত্রী কন্যা বোনের চরিত্রহীনতা নোংরামিতে চুপ থাকে এবং বাধা দেয় না, অবাধ এবং উদার মন নিয়ে তারা মেনে নেয়, আল্লাহুল মুস্তাআন। আর শেষ নম্বর যেটা বলেছিলাম, চোদ্দ নম্বর বলেছিলাম না, চোদ্দ নম্বর হচ্ছে, এটাও একটা নোংরামি, এটাও একটা বিকৃত রুচির পরিচয়, বরং বিকৃত যৌন খোদা মেটানোর পরিচয়। সেটা হচ্ছে স্ত্রীর সঙ্গেই সে যৌন খোদা মেটাচ্ছে, কিন্তু যে রাস্তায় ব্যবহার করা দরকার সে রাস্তায় ব্যবহার না করে এমন রাস্তায় ব্যবহার করছে যেটা বিকৃত রাস্তা, যে যার অনুমতি আমাদের শরীয়তে নেই। স্ত্রীর পায়খানাদারে সঙ্গমকারী স্বামী, স্ত্রীর পায়খানাদারে সঙ্গমকারী স্বামী, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাআতান ফিদ-দুবুর। আর সমকামীও আছে, সমকামীও বলা হয়েছে যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দিকে তাকিয়ে দেখবেন না যে ব্যক্তি সমকাম করে, পুরুষকে ব্যবহার করে, নিজে যৌন খোদা মেটাবার জন্য পুরুষ ব্যবহার করে, সমকাম করে, তাই না? আর অথবা নিজের স্ত্রীকে ব্যবহার করে কিন্তু তার যেটা ব্যবহার করা দরকার সেটা না করে পায়খানাদার ব্যবহার করে, বা পুরুষের মলদারে অথবা স্ত্রীর মলদারে কি করে সহবাস করে, সেই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকিয়েও দেখবেন না, তার মানে রাগান্বিত হবেন, আর রাগান্বিত হওয়া মানে তাকে ক্ষমা করবেন না, আল্লাহুল মুস্তাআন। এগুলো হচ্ছে যে দুনিয়াতে তওবা না করে মারা গেলে, তাই না? আর দুনিয়াতে তওবা করে যদি মারা যায় তার তওবা কবুল হয়েছে আলাদা কথা, কিন্তু তওবা এসব কাজ করে তওবা না করে মারা গেলে আল্লাহ তাআলা তাদের দিকে তাকিয়েও দেখবেন না, এত রাগান্বিত হবেন, কথাও বলবেন না, আর পবিত্র করবেন না, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন এইসব কোন কাজে আমরা লিপ্ত না হই, বা সবসময় যেন এই শ্রেণীর গুনাহ থেকে আমরা দূরে থাকতে পারি, যে শ্রেণীর গুনাহর জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে যাবেন। এবং সবার আগের কথা হচ্ছে তওবা করতে হবে, যদি কারো হয়ে থেকেছে, যদি কারো জীবনে ঘটে গেছে, যেটা সবার ব্যাপার নেই, যে তাহলে তো আল্লাহ তাআলা আমাকে কিয়ামতে তাকিয়ে দেখবেন না, তওবা করুন। যদি আপনি করে ফেলেছেন তাহলে তওবা করুন, আর যারা এখনো করেননি তারা ভালোই আছেন মাশাআল্লাহ, তৌফিক চান আল্লাহর কাছে যেন এই শ্রেণীর পাপ না ঘটে যায়। আর এই বলে আমরা আজকের সভা শেষ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর এই ঠান্ডাতে বেশি করে যেন আমাদের শরীর সুস্থ থাকে এই কামনা করি। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।